بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن سار على نهجه إلى يوم الدين، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين. ಕುರಿ ದೋಸ್ತಹುಗ ಕಿಯವಿಗೆ ಮಿದಿಯಿ ಕಿಯವಿಗೆ ಮಿದಿ ಆಯತಹುಗ ಅಲ್ಲಾಹ್ ಸುಬ್ಹಾನಹು ವತಾಲ ಬಯಾನ್ ಕುರವ್ವಾ ಫೈವನಿ ಮುಮಿನುನ್ನ ಕಾಫರುಂಗೆ ವಾ ಏಮಿ ಗುರುವಾ ಫೆಟ್ಟೆವಿ ಇರುಮಿಯತಿ ಅಲ್ಲಾಹ್ ಸುಬ್ಹಾನಹು ವತಾಲ ಫಟ್ಟವಾಫ ಮೀಸ್ತಕುಂ ಬೆಸ್ಸೆವುಮಕುಂ ಮೀಸ್ತಕುಂ ಮೆತಿ ತಿಂಬೇಕ ಬಸ್ಸವಾಫ ಏಯಿ ಮುಮಿನುನ್ನ ಕಾಫರುನ್ನ ದೆಮ್ಯತಿ ಮುನಾಫಿಕುಂ ಏಯಿ ಮುಮಿನುನ್ನ ಕಾಫರುನ್ನ ದೆಮೆದುಗವಾ ಮುನಾಫಿಕುಂಗೆ ವಾಹಕದಿಂಗ ಅಲ್ಲಾಹ್ ಸುಬ್ಹಾನಹು ವತಾಲ ವಹಿ ಕೊರವನಿ ಮಿಬಾಮಿಯುನಕಿ ವರನ್ನು ರಕ್ಕಾಬೈ ಕೊಮ್ಮೆ ಮೀಹಕು ಮೂಮಿನಕವ್ವಾ ಕೊಮ್ಮೆ ಮೀಹಕು ಅಬದುವೆಸ್ ಪಿರುಗಣ್ಣನ್ ಜೆಹೆಕಮೆ ಮಿಮಿಬಲಿ ಜೆಹಿದಾನಕಮ ಏ ಮಿಬಯ್ಯಕಿ ಮಿ ವರಫ್ ಫಸೇಹನ್ ಜೆಹೆ ಬಯ್ಯೆ ವರಫ್ ಫಸೇಹನ್ ಜೆಹೆ ಬಯ್ಯೆ ಮಿಬಯ್ಯಕಿ ನಿಫಾವ್ ಕಮುಗೆ ಬಲಿ ವರಫ್ ಫಸೇಹನ್ ಜೆಹೆ ಬಯ್ಯೆ ಮಿ ಮಿಯುಳೆ ಬಲಿ ತಕವ್ರ ಮಾನು ರಕ್ಕಾ ಬಯ್ಯೆ ಕಿಯ ನಿಫಾವ್ ಕಮುಗೆ ಬಲಿ ಹಿತಂ ಅರಾ ಬಯ್ಯೆ ಹಿತ ಏಯಿ ಮೀಸ್ತಕುಂ ಅಮಲು ನಮಾದು ಕುರಾತೆ ನಮಾದು ಕುರೆ ಬೈ ಮೀಸ್ತಕುಂ ನಮಾದು ಕುರಾತೆ ಕುರನ್ ಜಿ ಹೆಚ್ಚೆ ಗೊತ್ತೆ ಕಮ ಹಿತ ಕೊಬ್ಬ ಸೀಮಾ ಕಮೆನ್ನೆ ಮೊನಾಫಿ ರಸೂಲುಲ್ಲಾಹ ಸಮಾಧೀಸ್ ಕುರವ್ವಾ ಮಿವನಿ ಆಯತುಲ್ ಮುನಾಫಿಕ್ ಸಲಾಸ ಬೈ ರಿವಾಯತ್ ಹೋಗ ಹತ ಅರ್ಬ ಇದಾ ಹದ್ದಸ ಕದಬ ವಾಹಕ ದಕ್ಕಾಫಿ ಹದೋಗೆ ದೊಗು ಹದಾನ ಮುನಾಫಿಂಗ ಅಲಾಮಾ ತಿನಕೇನ್ ವತ ಹತರಕೆ ವಾಹಕ ದಕ್ಕಾಫಿ ಹದೋಗು ಹದಾನ ಹೊರತಮ ಅಲಾಮ ದೊಗು ಹೆದು ಹೆಮ ಮುನಾಫಿಯುಂಗೆ ಅಮಲೆಂಗ್ ಐ ದೊಗು ಹೆದು ಮಾಕಿ ವಇದ ತುಮಿನ ಖಾನ ಅಮಾನತೆ ಹವಾಲೆ ಕೊರೆಜ್ಜೆ ಐ ಖಿಯಾನತ್ ತಿರಿವಾನೆ ವಇದ ಖಾಸಮ ಫಜರ ಅದಿ ಮೀಹಕ ಜವಾಬ್ ಕೊಫಿಯ ಹಡಿ ಹುತ್ರು ಹೆಚ್ಚಿ ದುಲುಂಗೋವಾನೆ ಎಸ್ ಮುನಾಫಿಯುಂಗೆ ಅಮಲೆ ಎಹಮಿಮ ಮಿ ಅಮಲುತ ಎಮಿಹೆ ಕಿಬಾಗ ಹುರೆಜ್ಜಿಯ ಮುನಾಫಿ ಮುನಾಫಿಯುಂಗೆ ಅಮಲು ತಕ್ಕ ಏನ ಕಿಬಾಗೆ ಹೇರಿ ಮಿ ಥಿಂಗ್ ಸಿಫ ಎಕ್ಕು ಎಮಿಹೆ ಕಿಬಾಗ ಅಹರಗೆಂ ಫಿಯ ಏನ ಕಿ ಖಾಲಿಸ್ ಮುನಾಫಿಯ ಕೆ ಹದೀಸ್ ಪ್ರೋಗ್ರಾಮ್ ಎಹಮೆ ನಿಫಾವ್ ಕಮುಗೆ ಬಲಿ ಮಿ ವರ ಹುಶಿಯಾರ್ ವಂಜಿ ಹೇ ಕಮೆ ಮಿ ನಿಫಾವ್ ಕಮುಗೆ ಬಲಿ ಸನಾಮೆ ಬೇತೊ ಕುರಿಂ ವೆಸ್ ಮಿತಾಂಗ ಬಯಾನ್ ಕುರಂ ಫದ ಅಸಾ ಬೇಕಲು ಅಬದು ವೆಸ್ ಎ ಬೇಕಲುಂಗೆ ನಫ್ಸು ತಕ ಮುರಾಕಬಾ ಕುರವ್ವ ಫಾರ ವೆರಿವೆ ನಫ್ಸು ಹಿಸಾಬ್ ಕುರವ್ವ ಕೊಮ್ಮೆ ದುವಾಹಕು ವೆಸ್ ಕೊಮ್ಮೆ ದುವಾಹಕು ವೆಸ್ ನಿಧಂ ಒರ ವಡಾಗೆ ನಮ್ಮ ಕುರಿ ಅಸ್ಸಾ ಬೇಕಲು ಎ ಬೇಕಲುಂಗೆ ನಫ್ಸುತ ಹಿಸಾಬ್ ಕೊರಬ್ಬ ಮುಹಾಸಬ ಕೊರಬ್ಬ ಎಂ ಬೇಗ ಉಮರ್ ಗಫಾನ್ ವಿದಾಳವನಿ ಮಿಸ್ತಕು ಹಾಸಿಬು ಕಬಲ ಅಂತು ಹಾಸಬು ಕೆಬಾಮಿ ನಫ್ಸುತ ಕೆಬಾಮಿ ಹುದು ಹಿಸಾಬ್ ಕುರಾಹೆ ಗಿಯಾಮಿದ್ದೋಗ ಅಲ್ಲೋಹ ಕೆಬಾಮಿ ಹಿಸಾಬ್ ಕುರಬ್ಬುಗೆ ಕುರಿ ಮಿಯಾದು ಅಳಗೊಂಡ ಮೇಲೆ ನಫ್ಸುತಂಗೆ ಬೇಜೆ ಹಿಸಾಬ್ ಕುರಂ ಗಿಯಾಮಿದ್ದೋಗ ಅಲ್ಲೋಹ ಹಿಸಾಬ್ ಕುರಬ್ಬುಗೆ ಕುರಿ ಅಳಗೊಂಡ ಮೇಲೆ ಇಮ್ತಿಹಾನ್ ವಿಚಾರ ತಯಾರವಾರ ಇವ ಬಲಮು ಎ ಸುವಾಲ ಜವಾಬು ದೇಂಗೆ ಏತೋ ಫೈಲ್ ಅಪ್ಪಾಫೆ ಹತರ್ ಫಾರು ಕಿಯಾಮು ಹತರ್ ಫಾರ ಇವ ಕಿಯಾಮು ಎ ಸುವಾಲ ಜವಾಬು ದೇಂಗೆ ಏತೋ ಇವರ ಪ್ರಾಕ್ಟೀಸ್ ಕೊಫ ಮಿ ದಾನಿ ಇಮ್ತಿಹಾನ್ ಹಾಮ ಎ ಗೊತ್ತಂಗ್ ಅಳಗೊಂಡ ಮೇಲೆ ಮಿತಾಂಗ ಏಕಂತ ಕುರಂಜಿ ಹೇನೆ ಕೊಮ್ಮೆ ದುಬಾಕು ನಫ್ಸು ಹಿಸಾಬ್ ಕೊಂಡು ಜೇನೆ ಮಿಯಾದುತ್ತಿ ಮನ್ನ ಕುರವಿಫವನಿ ಕೊಂಕಾಲ ಹೀವ ಅಮಲು ತಕ್ಕೆತ್ತೋ ಕಿತಂಗ್ ಹೀವ ಅಮಲು ತೋ ಹೀವ ಅಮಲು ತೋ ಗಿನಾಂಗ್ ಕುರವುನಿ ನುಭಾ ಅಮಲು ತೋ ಗಿನಾಂಗ್ ಕುರವುನಿ ಹಿಸಾಬ್ ಕುರಂಜಿ ಹೇ ನಫ್ಸು ಅಸ್ಸಾ ಬೇಕಲು ಅಬದು ವಸ್ ಬಿರುಗನ್ನ ಕಮೆಮ್ಮಿ ನಿಫಾಗ್ ನಿಫಾಗ್ ಕಮ್ಗೆ ಬಲಿಯ ಬೇಕನಿಗೆ ಹಿಪ್ಪುಳ ವದಿದಾನೆ ವರಬ್ಬಿರುಗನ್ನ ಕಮೆ ಬೇಕನು ಎಹೆಂಬೆ ಐಷದ್ ಗಫಾನ್ ವಿದಾಳವನಿ ಅಸ್ ರಸೂಲುಲ್ಲಾಹಿ ಸಲ್ಲಲ್ಲಾಹಿ ವಸಲ್ಲಂಗೆ ಸಹಾಬಿ ಬೇಕಲಕ ಫಾಫೈ ಕುರೆವುಮು ಎ ಬೇಕಲು ತಸವ್ವರ್ವನಿ ಫರ್ಬದೇಂ ಎ ಬೇಕಲುಂಗೆ ಬೋಮತೀಗ ಒಣ್ಣ ಫದಾನೆ ಎ ಬೇಕಲಿನ ತಸವ್ವರ್ವನಿ ದೆಮ್ಮುನಾಫಿಗು ಎಮಿ ಹೊನ್ನ ಫಾಫೈ ಕುರೆವಿಜ್ಜನ ನೇಫತು ಕುರಿಗೆ ಜಸ್ಸಾ ಮೆಸ್ಸೆ ಜಸ್ಸುಮು ಎವಾ ಹುಸಾಸಿ ಸೆಮಿ ಹೊನ್ನು ಕುರೆ ಎಫದೆ ಹುಸಾಸಿ ಸೆಮಿ ಕೊನ್ನು ಲೈ ಫಾಫೈ ಕುರೆವುಮ ಎಹ ಮಿ ನಿಫಾವ್ ಕಮುಗೆ ಬಲಿ ಮಿ ವರನ್ನು ರಕ್ಕಾ ಬಜ್ಜೆ ಎ ಬಲಿನ್ ಸಲಾಮ ಬೇತ ಮಸೈ ಕುರಂಬಿ ಮಿ ಅಲ್ಲಾಹ್ ಸುಬ್ಹಾನಹು ವತಾಲ ಗಿಯಾಮಿದ್ದುಗೆ ಎಮ್ಮೆ ಗದಫದ ಅಜಾಬ್ ದೆವ್ವಾ ಮಿ ಹೊನ್ನಕಿ ಮುನಾಫಿಗು ಎಮ್ಮೆ ಗದಫದ ಅಜಾಬ್ ಕಾಫರುನ್ನ ವ್ರೆ ಗದಫದ ಅಜಾಬ್ ಅಲ್ಲಾಹ್ ದೆವ್ವಾ ಬೈ ಮಿ ಮುನಾಫಿಗು ಮೂಮಿನುಗೆ ತೆರೆಗೆ ಮಿ ಮುಡೇನಿ ಮೂಮಿನು ಗೊತ್ತುಗ ನಮಾಜ್ ವೆಸ್ ಕುರಾನ್ ತಕಾಯ ಕಲಿಮೆ ವೆಸ್ ಕಿಯಾ ರೋದ ವೆಸ್ ಸಿಫಾ ಮೂಮಿನುಗೆ ತೆರೆಗೆ ಮಿ ಮುಡೇನಿ ekama ko allah ekon muzabuzabina baina zalik emi hunna ki deba deme duga mu'minunna kafiruna deme duga dekolak kende emi hunna dekolak kende emi hunna la ilaha ula wa la ilaha ula emi hu mu'minun ge tere kasnu me kafirun ge tere kasnu me adu duniyae ge islam ko mad dawa kura mi hum bisnanika afghanistanuga oti de jamaatu ge mihun emihun de jamaatu ge mihun kis muslimun muslimun ge bay talibanun na shimali ittihad mihun amerika mihun nan ehi wedini e emme fahun shimali ittihad mihun kafarun na muslimun na idi kola eki ei evagutu emihun atun oti faada em emihun nahi kon kalbe munafiqun ei ei madina ge evagutu lun munafiqun sama kantak kori go rasulullah sallallahu alaihi wasallam khilafa emihun makka ge mushrikun nan ehiwani ahzab han qurama ge duha bas emihun ehiwi komba ka makka ge mushrikun na ehem wi ma mi shimali ittihad me bas kafar nan ehiwi ehimu ge sa muli afghanistan kundi kundi kolli e amerika mi hun ara emihun emihun ehiwe nu dinna ma ka amerika mi hun ka afghanistan kan neeru ni hama e gota irau ge sama e kan ta e gota dimavi etanu ge muslim ba kurdin ge mi hun emihun amerika me hunna ehi wedini ma amerika me hunna wadewuni etana wadewuni ma e muli tan sunna fati kolli mi kafarna ebbavi e faada liben inna kolakan emihun midani etanum faasa den amerika buni ma emihun nan ehi wedini ekamun musde faasa den buni ma emihun mi muslimun ge halu me duniya ga laari kolu libe kolakan edani e wari hama ena faalu ge ei haggunun kan ge iru faalu ga ei haggunu kan geerwes laari kolu libe kolan edani laari kolu duniya vi faada katta kaina diin vikka edani laari kolu libe kolan edani emi hunna ki munafiqun ei munafiqun emi hunna ki munafiqun rangala algonu membe salgonu nge nafsuta hisab ko balambi tihinet to algonu menge hin huri egota faasa kolu libe dimaya diun to allah ge diin do kolla fa ei baatilukan kande edigen enge iruwes ehem bi eyam bi kani nifagu kan faada libe kolakad dani faada wa kolaka faada hagigi mu'minu kiyennu emihun e gota kannu balani emihun balani hagga ei e duniya bi gotun gellu me liben ota semihun hagga ruju wa wan ei mu'minun naki munafiqun naki e wagutu faada onna kolakan emihun dani faasa kolu liben oi kolaka e gotam madina ge munafiqun vesedi e wagutu emihun faada onna kolaka emi allah kurani muzabuzabina baina zalik emi hunna ki dekolak kende emi hunne faydawa kolaka la ilaha ulai aslu mi kolgo esnuwe mu'minun kolaka esnuwe wala ilaha ulai aslu kafarun kolaka esnuwe ewagutu fa mu'minun ganima mudahifagen hangurama ko fa ama ai mu'minun karen asma harma kali emi getirum ma amna kali emi nan astu ehi we dehre duwa ko dehre harma patu gati me munafiqun ge goi e duniya ulay mihun emi hunaki duniyan ulay mun bandan ulay mihun emi hunaki emi hunaki munafiqun e warab boda samal kan Allah subhanahu taala qiyamah de hoga naraka ge emme adi ge lewa mi hunaki munafiqun emme adi innal munafiquna fid dar innal munafiqina fid darkil asfali minan nar munafiqun wahan karaw naraka ge emme adi ge haywana ba ge naraka ge ve haybba laha sab'atu abwabin naraka ve Allah taala ki tikuna ge wahikuron laha sab'atu abwab naraka ge ve haybba likulli bab minhum juz'un maqsum kumme bayakavs khaneedigen wa bayakuve allah subhanahu wa taala muqarrar kuralla narakaage emme matige emme lui azaba ki alifanu ge faawane e faawanan ara hunna miha ge sikundi abadu sinnani keki keki ene tasavvar tas ene tasavvar qurani miyavure bodu azaben narakaage nete ene tasavvar wa ene hitangana miyavure bodu azaben nete narakaage miyadi emme lui azab emme mati ge hunna mi haden munafiqun yoti emme adi ge allah subhanahu taala wahade emi hun ki ha azab tasavvur quran emme lui azab tasavvur quran mi ha es ena tasavvur e bakur ena miyavure bodu azab de min naraka kunete ha den naraka ge emme adi ge wa mi ha ki ha bodu tasavvur quran ki ha taklifin hisas quran naraka ge emme adi ge munafiqun bani e ba mi hun ge wahaka ta den allah mi wahi korawani mi ayat tahuga allah mi wahi korawani وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُم بِمُؤْمِنِينَ مِيسْتَهُم گِتِرِم وے بَيَکُ دُلُم اَہَرَم ایمان وَمے بُنَامِ مَتی مِتَن رَنگَلا وِسْنَوَ ميستهونگه ترن وے بنا بایکو ہما کنے دُلُن لا الہ الا اللہ ایمان وجامے حرم احرم ایمان وجامے ہما کنے دُلُن بنا می ادی وبل یوم الاخر اخر دوہ بس ایمان بمے احرم اہم بنا بایکو وے میستهونگه ترن یکما اللہ کرم ونی و ما ہم بمؤمنین کما کو میون ائی گتوک ایمانن نو وے ایمان وے فتی بای نونے میون نکی دُلُن ہما کنے کیاری بایکے ہیتون اکن تصدیقن نو کرے میون එහෙම එබැංගෙ දුලුන් කලිම කියාගෙන නුපුදේ කම් මේ දුලුන් හැමකෙන් තිමන්නේ කි මුස්ලිමකේ බුනමු නුපුදේකන් එබැංගෙ මේකේ අල්ලාහ් මේ කන දුලුන් ගුණා බයක් වේ කමක හයියතු ගමි හුන් ඊමානෙන් නොවේ එහෙම එබැංගෙ අදි හිතුම් වස් කමක් කුරන් ජීහේකන් ගුණවන්තකම් කමක් කුරන් ජීහේකන් එබැංගෙ අමල්තකේ කුරන් ජීහේකන් එබැංගෙ එහෙම යති කවුලුම් බිල් ලිසාන් ව තස්දීකුම් බිල් ජිනාන් ව අමලුම් බිල් අර්කාන් দুলুম বুনমা এক দুলুম বুনমা এক হিতুং কাশাবার কো তাসদিউ কুরআন জিহে আদি হাম এআয়ক গুণমন্তক আমাল কুরআন জিহে মি তিনকান্ত জামাওয়েগিন ঈমান বেবে হাম একানি দুলুম বুনমা কোন ফুদে ঈমান কামাকা ওয়ামিনান নাস মান ইয়াকুল আল্লাহু কুরআন মিস্তাং ও তেরেন বে বুনা বায়াকু আমান্না বিল্লাহি হারাম মিতি আল্লাহু ঈমান বেগেননে ওয়া বিল ইয়াউমিল আখির আদি আখিরাত দুহা বেসি ঈমান বেগেননে এক আল্লাহু কুরআন ওয়া মা হুম বিমুমিনিন কো কে মি হুম ঈমান বি বায়ক কাম গানু বে দেন আল্লাহ কেন ইউখাদিউন আল্লাহ এমি হং আল্লাহ কে হিদেশে মাসাই কোরেন লান্ডো দেনি আল্লাহ হিলেন হাদানি এমি হং আল্লাহ ওয়াল্লাযিনা আমানু ঈমান বিমি হুন নাশা ঈমান বিমি হুন নাশা আল্লাহ আল্লাহ রা ঈমান বিমি হুন এমি হং হিলেন হাদানি আল্লাহ কে হিদেমি মাসাই কোরেন এমি হং আল্লাহ কে সে আল্লাহ মি বাল্লা এমমে হিতুগাওয়া এমমে এতের ফুদেনা ওডিগেন বা ফারা এমি আল্লাহ কোন কে সে দেনি আল্লাহ হং হিলেন হাদান মি হং মি ওলেন মি ওলেন ঈমান বেগেন না মিতি মিতামি তে মেমেন গহি আল্লাহ মোলাদ দেনে ওডিগেন বা মুরিহা বাই গহি তান আল্লাহ মোলাদ দেনে ওডিগেন বা কাহু গহি তো তো ঈমান কাং উরি কাকু তো ঈমান কাং নে কাহু গহি তো তো ঈমান কাং নেতি আল্লাহ সুবহান তাআলা মোলাদ দেনে ওডিগেন বা হিত্তা ইন্নাল্লাহু আলীমুম বিযাতি সুদূর আল্লাহি হিত্তা হুগাবা মুরিহা কামে মোলাদ দেনে ওডিগেন বা রাসকালা আমা আল্লাহ মাহি কোরামানি ইখাদিউন আল্লাহ এমিহুন উলানি আল্লাহ হিলেন হাদার হিলতে হাদানি আল্লাহ ওয়াল্লাযিনা আমানু ঈমান বিমিস্তাকুনাশা একমক ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম একমক হাকীকাতু গেমিহুম আমিল্লা নাফসুতাকারে হিলেন হাদানি আমিল্লা নাফসুতাকারে কেহিদেনি এমিহুম হাকীকাতু ওয়ামা ইয়াশুরুন নেগিতি বেমিনা খুদু ইহসাস হসনু এমিহুম আমিল্লা নাফসুতাকারে কেহিদেনি হাকীকাতু এমিহুম গামক মাসাই কোরআন আল্লাহ রাহিমান বেমিহুম না কেহিদে একমক হাকীকাতু গেমিহুম আমিল্লা নাফসুতাকারে এমিহুম কেহিদেনি এমিহুন নেগিতি বে ইহসাস হসনু এমিহুম না একান্তা আল্লাহ মিকরন ফি কুলুবিহিম মারাদুন এমিহুগে হিত্তাহু গাওয়ানি নিফাউ কামুগে বাইয়ে নিফাউ কামুগে বালি ফাজাদাহুমুল্লাহু মারাদা এ বালি এমিহুগে হিতুগা ভুমুগে সাবাবুন আল্লাহ আদি এ বালি ইতুর কুরাবিয়ে এমিহুগে হিত্তাগা আল্লাহ ইতুর কুরাবিয়ে মালহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন আদি এমিহুন টাকা ওয়ানি ওয়েন দেনি ওয়ি আযাবে কিয়ামত দবাহুগে এই এমিহুন দগু হেতুমুগে সাবাবুন দগে হাদান এতি কালিমা কিয়াগেন ঈমা মুসলিমুন নে কিয়াগেন দগে হাদান এ দগু হে তোমগে সাবাবুন কিয়ামত দহগে বামি হুনা ভেন দেনি আযাব তিমান আল্লাহ দেবা ওশি ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ এ বামি হুনা বুনে ভে হেতি এ বামি হুম বিম্মতি গ ফাসাদ নুকুরাশে কালু এ বামি হুম বুনে বুনে ইন্নামা নাহনু মুসলিমুন আহর ইসলামে কুরআন বিম্মতি ইসলামে কুরআন এমি হুনা মি কুরআন কালিমে বিম্মতি ফাসাদ নুকুরাশে এমিহুম মিস্তাহ গাত গোস এমিহুম মিস্তাকুন দালা দাক্কা মিস্তাকুন বেসে বা আমরাইলে এমিহুম কোলা উবাই ইবন কা আমি আব্দুল্লাহ ইবন উবাই ইবন সালুল এনে কি মুনাফিকুন গে সরদার মদিনা গহুরি মদিনা গহুরি মুনাফিকুন গে সরদার আব্দুল্লাহ ইবন উবাই ইবন সালুল একা মেনা কে দারিফলা কি সাহাবী এনে কি দারিফলা কি সাহাবী এনে কি বাপ্পা নরকে কি মাডি উবাই ইবন সালুল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতু কুরআনুগে ওয়াইদ এনে খাসাকুম ইয়তি ইবাহ গিয়ামত দহ গাদাফাদ আযাব তিমান আল্লাহ এমনে গাদাফাদ আযাব দেবা মি হংগে তেন একা কি এনা আল্লাহ ইবনে উবাই ইবনে সালুল এনা কি মুনাফিকুম গে ওয়েরিয়া সরদার মদিনা গা উহুদ হাঙ্গুরামা গে দহ তিন সতে কে তা মি হুননে মুমিনুম গে লাশকারুম এনা আমরা তিন সতে কে তা মি হ কিহা বড় গেল্লুমেন এ মুসলিম গে লাশকারাং এনা গে সাবাব এনেকে বাস আহাগেন এদিয়াই তিন সতেকে এতব্বায়াক এলামি নাসাইদানি কালেমেন্তি মদিনা দুকফা মদিনা রাব্বেরাতিনি কুননানি কালেমে শহীদ বেজ্জনাম মুলি মদিনা গতি কালেমে আমবিদারিন হুরিহাম মে মুশরিকুন আলমনান হাদাঙ্গেন দানগেন গুস মিহেন কিয়া এমিহন নাসিহাত তাদিনি নাসিহাত তাদিনি মে মিহম আমরা আলাহ আই গিয়া এহা বড় ফাফেন এই হাঙ্গুরামাকে তো মুন আমরা ফিলুম মি এমিহুঙ্গে সবম ইসলাম দিনা হুরি গেলমে কাদি এমিহুঙ্গে ফরাতুন এহেম মিহুন্ন সেবা ebali fora eba gaing gaib sara eba ebali fi qulubihim maradun nam yuge itahu ga wani nifaqum ga bayye fazadahumullahu maradun adi allah subhanahu wa taala ebali mena iturqa dewi walahum azabun alimun bima kanu yakzibun adi mi hunna huri vendeni azab mi hun dobu hetum ga sababun emi hunna bunayujja tebe mi hun bimmati fasad no kurar kiha bodu fasadeng e kurani emi kiha bodu fasadeng e hangurama ge lashkarum ebba ko diyai munafiqum ga sababun miya duas mujtama tahu ga ule munafiqum hama mifada fasad ta qurane mujtama ga muslimun ne kiyage mihun namadangannaru malame kurange batibe joli fasita huga mihun namadanganna mihun malame kur muslimun ekama ei ham makka ge mushrikun olwar hadaeng eta ge fulu kari ge etanang alukan kunanganna mihun malame kurang hama tibi gota ekama ku muslimun kiha waru gada muslimun namadang nadi namad nokura halu namad da mihun nang etibena malame kur fennana hori hadae fulu nas fennana manzar muslimun kamake sateka pasento muslimun mi miyadu sargonu islamu itama kon fenna munda manzar tam mi fasada emi hunna bunayjja tiyaba mi hun bimmati ga fasada nokora ram bunar bunane mi hun inna ma nahnu muslimun harna ki islah qurani islah qurani allah qurani ala innahum humul mufsiduna walakin la yash'urun danna re haqiqatu ge mi hunna ki fasada qurani hunna bimmati ge ekama ko ba mi hunna ekan ihsasen no eti manna mi qurani fasada emi hun qurani ko kantak qurani dan وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء أميهن تيباميهم ميستكم أصحاب يكرن رسول الله صلى الله عليه وسلم أصحاب يكرن إيمان تيبا فدائن تيباميهم بس إيمان وار إيباميهن بنا وجاء قالوا أميهم بنا نتي أنؤمن كما آمن السفهاء أمويا مويا انت يتيب مويا انت إيمان تيبا فدائن هرم إيمان وام بيه أميهن رسول الله صلى الله عليه وسلم تبا تيبا يكرن فقيرون إيبا كنت فقيرون تيبا أعلننا rasulullah sallallahu alaihi wasallam tabale emihum mibunani ei bodoti moya enta ke emihum e kadefanu ge bas gabul kurafada e gotakan harna ka gabulen nukurene eha furi e gotak ka gabulen nukurene huri ha bahe kadefanu dakka e kahle bas gabul kurane fada moya ne huri ha bahe ema harna ka tikama ka ebbe hen nuwene anu aminu kama amana sufaha aharme ei moya ngi imam fada ngi imam wa mi he ehenen nuwane rasulullah ay quran ala innahum humus sufaha dannare haqiqatuga moyanna kiye e munafiqun ganda e haqiqatuga moyanna kiye wada killa alamuna kama hudu nege menuka ihsasen nu e moyan kama hudu allah ge hadratuga haqiqi moyanna kiye ba me hun den allah me kunwa idha laqul ladina amanu qalu amanna iman mi istaquna baddal wahid mi burani harma mi allah ge iman vejin harma mi hama mu'minun ne kare menna e aman wa idha laqul ladina amanu qalu amanna iman bi mistaquna baddal wahid min ani harami tibi allah ang iman begenne wa idha khalau ila shayatinihim emihunge shaytanun taggata dahindu mulafa emihunge kafarun ta kafar wi mihun gatan emihun dahindu shaytanun taggata da shaytanun nemita allah wahi kurawane ege murada ki kafarun mushrikun gando emihun gatan emihun situ sinun da gadi gemen qalu inna ma'akum aslu harmani kalimna emihun na ekorenno ne iman bi hun na ekorenno ne innama nahnu mustahzi'un harmi emihunna ehuga emihunna malamikko kantak kollam emihunna jessun kollam vegen emihun gaata gosmi ulen muslimun gaata mihiri emihunge waahakata mihiri emihunge waahakata miyadu hama muslimuge teren hama mimanzaru ta fenigen dani munafiqun nifaa'u kamuge amalu ta fenigen dani mi warab boda biru gannan jehe kantata da mihaisam baawani mi munafiqunge waahakata warad digu em viya munafiqunge waahakata huge den oibba irada kore viya maadama gendani ehmaden suwal kolaka fursatu amihan rodam nidaa hobba itlama kun rodekan evves kahala asalen no quran evves masale enne rodam huga nidaa hobba itlam vejji akaya den bhela hura miha gastu ga maziyu beru koffinama ena bayen ilmerin gara huga enage roda gellene gastu ga den gastuga nungotakan asiya de misage hitilama se gastuga nungotaka gastuga nungotakan asiyaka rodenno gellene maduye mi buni engene kanne guriya ku dennan ei edumerikan anna wagutu ganna fen ei mazuyaki eti gastuga asiya bangil men midanu roda gellene gastu genesiya misal ke hita e fada khial ta genesken ta annani gastu genesiya gellene gastu ehma bara visnan jene e karakan ta ta gastu genau den gastu ga nungota hasiya ka nu gellene den amimi haya gas yani roda mahu jima vejja e warab bodu haran kamen ei ai gatu roda mahu duwale kan kofia e nayang yati bodu wegen wakaffara en as alaku minimum kurare alaku alaku dennetta mi hara em vejja demahu jehi jehi gen roda ifan ji ene na emme duwahe wattanne demahu jehi jehi gen roda ewaro kuladana kan ena ge hari gandu gen nenama bali mi hem misala ka ewa kuladana kan nenama fas tolas miskinu nakkan den ji den oti misaka nidun nidefa helewuni ena misaka havir niduni ena den nidu nidefa wi mihago hisabu no belle Allah subhanahu rasulullah sallallahu alaihi wasallam rufi qalam an thalath timmihe kemen galam wani ufuli genne rufi qalam an thalath timmihe kemen wani galam ufuli genne ege tane ekaki kuda kujja as-sabiyyu hatta yahtalim ani as-sabiyyu hatta yahtalim kuda kujja e kujja baligh wejja madan ihtilam wejja madan de galam wani kujja kemen ufuli fe kujja kurai bes kemen nuli uven hama egota wani naim hatta yastayqidh nidafa wamiha helafu maddan den ena kiban wani galan ufulifa nidafo e faina kome kuramas nuli uvene nidafo e gen kura vechi aka den oti buddhi fila damiha e buddhi anil majnun hatta yufiq buddhi fila fawamiha e buddhi salamatun buddhi amura annanden ena ge evve samale nuli uvene galan wani ufulifa ehma niduni misarakan asurfahun ena niduni nidefena heleuni sa ishaa gutuwa ena avassamha roda villan jiheni emme furata mena roda villan jiheni den adi misake hitilame fotena heleuni avahar roda villah den ena hina gannan jiheni e roda villan furata masu gannan jiheni kiga aa makka ge moshe kon ay allah sharih kurimi emi hon islam aa ei shiroku ge halu ge marwejje mi ya mi har giyamet do ge mete ahle sunna wal jamaatu ge aqida ki faafay ge mati ge bodu faafay ge mati ge marwejje mi ha wani allah ge mashiyatu ge daruga allah irada kore wi ya fussawa devwan irada kore wafiya azabu devwa fa den swaruga wadwan ei ahle sunna wal jamaatu ge aqida ki saaka zine ko fayat tawbanu me marwami ha allah taala ge mashiyatu ge daruge enawanni allah irada kore wiya fusawas de wafan qiyamet do huga irada kore wiya azabu de wafa swaruge wadwan ekama ko shiru huga faafe no fusawan ena shariyu ko tawbanu ve allah badal ko fiya abadu ge abadan ena naraka ya duwa haku naraka ya kunan kunan duwa haku swaruge enwa de tawbanu ve marwejjiya duniyega tawbanu ve marwejjiya tawbaage dor Allah mane hulwa shiruku kore ve mushrikun na sama tawbaage ne makka ge mushrikun ge tenenta e umaru ge faanu men vese kuri ge mushrikun ekam kusoru ge mati daraja hasir bo gen diye mi tawbaage ne misal kam muhinu ge teren mi ka shiruku kore ne kore ge na tawba wan vi duniye ge Allah subhanahu taala devva fiyo wa kutu ge na tawba wan vi marwan den ge na tawba nuwe hura gen wa ne tawba nuwe hutta marwa jiya e hisabun e diye giyamet do hoga ege maane ki giyamet do hoga Allah nufus sawane ne mata marwuma faaku nufus sawane timi zamanu gaden warabodu wabahayen hakiyatuwa ei dini gotun hudda kamen nun ei kiyen egen muni hus fasada egen nikunnani hus fasada ekama kun evve seyo kamen huriha be fulnas visnene hama mikanta ekum heven nun nikunnane ka heve meharu kaveni kuram vima mi oti hituba kurun ena ede mi yakunwa tena angi kujjage bappa ya wahaka dekkunwata e kujjaya mahramaka ek mahramako e kujjage bayande kujjaya wahaka dekkun kaaveni kuram vima den kaaveni kurima Allah subhanahu wa taala sohhakon e kaaveni kalaanga ruhi odo gannawa gotuga matin ena kurima e demeduga lobi jessa farata ki Allah qur'an ga Allah ikramani wa ja'alna bainahum mawaddatan wa rahma timan Allah e dema firinge demeduga loi bakulunu lavani timan Allah e Allah lavani kulunu e demi hunge demeduga e sohhagotuga kaaveni kore jiya e rattivengulo e gotaka sei islam dinuga hudda kamen nun ai ki rattivegen ulun ek gotaka sudda ganenno engene demihun rangal waha kennu dakkaneta dakkaneta dema angi kujaka hili angi kujaka firin kujaka dakkane hajju hajju waha kate demi dakkan endokunu dakkan hajju waha ka ha mulin fahish waha ka miru kola kun shaytana badal kollane waha ka fahish waha ka den dekkene hama fahish waha ka mu dekkene rangal waha ka me ei hudda gan detta gennu istan a mita warak ginanti aswal kurayje kanne jawahirul qur'ana behegotun ei miya khada horich ngena fenuni qur'anun a mi mi aittam mai vegen bena dieli fotegga devam jawahirul qur'ana kiyamati deva e miya kan hedena echena muli qur'ana ki jawahir ena ibunani mi qur'anu gohur jawahir kolaki miye qur'anu gohur jawahir kolaki miye kiyafeyoti qur'anun bay waki kofta ena difa yoti miya kata ena idawa kurmi rasulullah sallallahu alaihi wasallam risale takhiyane terviye rasulullah sallallahu alaihi wasallam kibe rasulullah sallallahu alaihi wasallam ni jawahir qur'an kiya kalgona for god deba ashab be kalakune tabi be kalakune niha ko ama ena hitan eri nota re ganu ni da ho gana ho fenu fennan niha ekkol rangale ni tan kolam ma nga ekkol ke mi hem bima mi a ekkol jama kolla jawahir qur'an ke kiya e miha ko ada be ngecche kudine dini kame gotuga ne hedena allah rasul nanga wa kame adi qur'an ko ebbes mi bare mihe ge amile ikhtiyar ka vaikke ebbes ma kurave egota gurwanu ge miyae miyae miyae maivegen ve yana kechche kana kechche ginen asuri hus mawdu hadis ka mawdu hadis e mi boni mi hun hada hore hati etan has hadis e bahari hedefa gurwanu ge ekieki ai mai kurma mai kama be gotu gurwana be gotu oti hadis e difa gina mi hun hada hore mawdu hadis amilla nafsa amilla ya rasulullah sallallahu alaihi wasallam hadis fulkore biya kiya fa hada hore gina gurwana be gotu hadis bai mi hun waran hiyoni atu ko fe bar bay miya ka sawal kon bodu ilmari yang ena hadaf etang eta hadis eng ena eta sate ka hadis eng ena gurwana behego tum mi sura kiya fi ami yani yani sawal mi sura kiya fi ami yani yani sawal mi sura kiya mi yani sawal ena baddal kon ilmari ta ke mi wahata kali ki ben kuri kam etto ena buni mi sta kon gurwana duradda tam feni gen gurwana mi sta kon kari kur matta ka ti wanna kuri kam ke ekama ko ena maqsad rangal kas ekuri hada bodunu ba kame kege sabun ena kazzabe ge gotuga vegen de ena ge riwa kura evve hadisen ilmerin gabulen no kura rasulullah sma hadis bol kana man kazaba alayya mutaammidan falyatabawa maqadahu minan nar timan kale fanu macca gastuga dogen hada fi miha dannare ena ge tammati narakaya ge fatura hushi kame hadis bol kura ban ehma e muli gurwana ki jawahir muli gurwana ki yes jawahir hame gotu qahrul ada kiya fa ecchen oye diye fe samay ka hal ecchen miya ko ada ko ecchen qahrul ada ke mana ki dushmanun fasalu dushmanun fasalu ke mana ki amillen ada ko ecchen baya ko es mi hatta surafi ecchi munani ko dinne dua taka virud taka mi huri ache rasulullah sallallahu alaihi wasallam sabit ecchi e bahari ecchi kiyan vi ekam ecchi kiya kan ekak wes beyan manno beyan mane ha mi hun ada ko ecchi kiyan den visna na dina kairita wani duratta da Rasulullah sallallahu alaihi wasallam hadis qur'ana ki ei bandefawa jamal fada echeke misal ek jamal muhalima jamal filawar war awaha hitum filagenda echeke qur'ana das kuram faseha hitum filagenda leveseha aseche qur'ana ki ege seben hikumate miyaku das koffa nukiyawa hore jahadanne tene bay far eba handanne tigen de ena e sura das nukura fada gotaka fahum vegen eba de kiyala rahma das nukura fada hitum ega maane ki gurwana duraddiya warakan handaan tigen daane ehem ben allah rasulullah sallallahu alaihi wasallam efadan hadis ul qura baafti adi efada echche gotuga lavafa tiha fasayan itum filagen da echche gotuga lavafa ti hikmata kattaka ei gurwana mistakun duraddi nu diya nu dinu mattaka ekan e gotad lavafan den gurwana misaraka bayen handaan ne tuni enage gastuga kamuga vijja fa azabu libene gurwan das koffa gastuga handaan nattala gastuga handaan ta gastuga nu kiya ehenu misalaka warak kiya warus baitan kokolu mi handan nete nita e handan netun e handa yakan allah subhanahu taala bes azabe nu devwane den gurwan das kuran undagu gurwan das kuran undagu wane faafatakan ara ganna ha waraka faafatakum miha salame baarakan hin ali wa mundan em ben imam shafi dalwani imam shafi den baitek ga dalwani war bodo ilmerin imam shafi yaki ekadefanu mi detim faru kiyange ba hitu daswe detim faru kiyage modeti foi foi detim faru mi bale ala ayro hitu daswe fainna imam shafiya guruwan de sama defaru mi asofachi kiyale ala ekadefanu hitu daswe ebaru bas laswe gen if faru kiyange hitu dasnu ati if faru kiyage mera ebe kenu zamanu ge beji if faru kiyange hitu dasna if faru if faru midalwen hitu dasnu ati ekadefanu ekadefanu ustada shakwa kore ebaha kami dannani membayatak mi vidalwani شكوت الى وكيع سوء حفظي فارشدني الى ترك المعاصي واخبرني بان العلم نور ونور الله لا يهدى لعاصي تمنى تمنى كي استاد امام وكيع شكوى كريمه تمنى كي هيتو دسكور مگه با دكم مي تيم فاروق يانگه دسوي هيتو دسكور مگه با دكم اكما شكوى كفيمه تمنى كي استاد امام وكيع فأخبرني فأخبرني شكوت إلى وكيل سوء حفظي فأرشدني إلى ترك المعاصي لن تمنى جواب دفية تمنى أستاذ إمام وكيع إرشاد دفية إلى ترك المعاصي أردن تدو كل ما الله أرد به هرها أردن تكدو كل ما وأخبرني بأن العلم نور أدي خبر دفية من علمك من قرآنك علمك سنة علمك الله نورك ونور الله لا يهدى لعاصي الله نور faafa veriyakan uredemi hakan nuli bene em hin ali kurumuge emme bodu zariya ki allah taqwa verimun faafa in durui waraka mihage hiddane aliwam faafa in durui waraka hin aliwam da risort tahu ga e bahari dairata halal kureidane misalaka engine ke masai kurami resort ke engine ke masai kurami ena libe musar ko hudda halal baaga masai kurami ha ga musar halal enwa ei ralu ke bae ba himene ralu ke ba kriya ves e ga himene nya ena darin halal enwa ralu ke vyafar kurami ha e kurwami ha ya egen kudaves issa ewa mi akmi hori ham men hama hama allah subhanahu wa ta'ala rasulullah sallallahu alaihi wasallam la'ana illa fa emi hunga emi ma iralu ge ba hinga daira nun daira ta hu libe lar ko hudda dem sa ga sawal nanni sawal ko fane hama e lari ge tere ge himene nen nun he ralu ge lari es enta ani sa ga bodo mi hari soto veri mi ha ta musara mi deni e resort al libe lar e lar terege e bahimene ralu ge lar yes ami har e ekan al gonan bala kanu ji masakken halal vejjiya e lar kol halalu misalaka hadi ane mi dinu dini gotun hudda kafaraka ujure masai ko dinu ei sahabi ge zamanu ge be kanu ge bahunna yahudi nas masai ko de ba e be kanu bala yahudi atu ge huri lar ya ki halal vechetto yahudi ya ena ujure masaikko din e masakkatu ge agu ena atuli ena en ilari kolo hara den yahudi kalege ena dari hoda furi gotu e allah wa ena de tere goik kan den mi muslimu mi ha mine gi lari ki ena ena koddin ujura ge badale hama e gota resort ga ves mi kahle daira ge masaikku ra mi ha libe musar kolo hudda masale nei mihan rasulullah sallallahu alaihi wasallam la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu yuhyi wa yumiitu wa huwa ala kulli shay'in qadir mi kalima eba vidalwe dua laku sate ka burgina subhanallah bihamdihi subhanallahil azim mi kalima sate hindun we sate ka burgina habir we sate ka burgina eba vidalwe dem mihar bayang ichi e bahari adadek kanda elifan wa e taketi e na benu adadaka kiyadan adadu kanda elifa huri taketi kiun dangali adada e adada kiun dangali adadu kanda elifa huri chei sate ka faru la ila hindunu la ilaha illallah la sharika lahu lahul mulku lahul hamdu yuhyi wa yumiitu wa huwa ala kulli shay'in qadir mi kalima sate ka faru ya fiya kandu ka fona buragina fa fa utta suhu gen dan kama mot kudifa fatang enage kandu ka fona buragina yas fuhe gen da gufira lahu ma taqadama ma in kana misl zabatil bahr ei kandu ka fona buragina yas enage fa ta fuhe gen da hama egota subhanallah wa bihamdihi subhanallah la ta'ala dual re ane havira hendunu sateka far hendunu ves sateka havira ves sateka kiya fiya edwahu emme heo vegen wa miha kiwesena ena bre ginan kiya fi miha ko menuvi ਇਹਨਾਂ ਪਰ ਹੋਵੇ ਕਿ ਨੁਆਨ ਕਮਰ ਸੁਦਾ ਸਮਾਦੀ ਸੁ ਕੁਰਾ ਐਮ ਵੀ ਮਾ ਇੱਕ ਕਿ ਬੈਂਗੇ ਇਹ ਪਰਸ ਕਿਨੇ ਕੀਏ ਦਾਨ ਆ ਇਹ ਮਿਸਾਲ ਇਹਨੇ ਨੂਨੇ ਮਿਹਾਰ ਰਸੂਲullah ਸਮਾ ਹਦੀਸ ਨੂੰ ਕਰਬਨੀ ਅਲਾ ਅੱਲਾਹ ਕੇ ਹਜ਼ਰਤਾ ਐਮੇ ਕੁੱਤਮ ਵਾ ਬਗੁਤਾ ਕੀ ਨਾ ਸਜਦਾ ਗੋਨਾ ਬਗੁਤੇ ਫਾ ਅਕਸਿਰੂ ਫੀਹਿ ਦੁਆ ਇਤਾਂ ਕੇ ਦੁਆ ਕਰੂੰ ਗਿਨਾ ਕੁਰਾਸ਼ ਹਦੀਸ ਨੂੰ ਕਰੇ ਇੱਕ ਦੁਆ ਕਰੂੰ ਗਿਨਾ ਕੁਰਾਸ਼ ਮਨ ਇਹ ਦੁਆ ਇਤਾ ਕੁਰਾਰ ਕੁਰਾਸ਼ ਕੇ ਨੂੰ ਹਕੀਕਤ ਹੁਆ ਗਿਨਾ ਗਿਨਾ ਇਹ ਨਾ ਮਿਸਾਲ ਕਾ ਇਮਾਮ ਮੀਹਾ ਫੁਰਸਤ ਦੀ ਫੀਆ ਸਜਦਾ ਕੇ ਮਿਸਾਲ ਕੇ ਇਮਾਮ ਮੀਹਾ ਗਿਨਾ ਰਵਜੀਆ ਦਨ ਦੰਗਲੀ ਸਾਬਿਤ ਦੁਆ ਤੱਕ ਕਿਉਂ ਐਮੇ ਫੁਰਤਮਾ ਸਾਬਿਤ ਦੁਆ ਤਾ ਰਸੂਲullah ਸੱਲੱਲਾਹੁ ਅਲੈਹਿ ਵਸੱਲਮ ਸਾਬਿਤ ਦੁਆ ਤੱਕ ਕਰੂੰ ਦੇਂਗੇ ਇਹਨਾਂ ਕੁਰੇਵਿਦਾਨ ਹਮਾ ਅਰਬੀ ਬਾਹੂੰ ਦੁਨੀਆ ਆਖਰਤ ਕੇ ਹੇਵਾਂ ਗੇ ਹਮਾ ਬੇਨੁ ਦੁਆ ਹੈ ਬਸ ਸਜਦਾ ਹੈ ਬੇਨੁ ਦੁਆ ਹੈ ਬਸ ਕੁਰੇਵਿਦਾਨ ਇਕ ਮਕ ਐਮ ਮੋਲੀ ਤਰੇ ਗਮਨ ਰਸੂਲullah ਸੱਲੱਲਾਹੁ ਅਲੈਹਿ ਵਸੱਲਮ ਸਾਬਿਤ ਦੁਆ ਤਾ ਐਮ ਫੁਰਤਮ ਕਿਉਂ ਦੇਂ ਬਗੂ ਤੋ ਵੇਜੀਆ ਇਹਨ ਦੁਆ ਤੱਕ ਕਰੂੰ ਹਮਾ ਗਿਨੇ ਗਿਨੇ ਕਰਾਂ ਮਿਸਾਲ ਕ ਅਨੇ ਦਮ ਨਮਾਦੁਗਾ ਮੱਕਾ ਗਿਆ ਮਦੀਨਾ ਗਾ ਦਮ ਨਮਾਦੁਗਾ ਰੁਕੂਆ ਸਜਦਾ ਵਰਦੀ ਕੁਰਾਨ ਰੁਕੂਆ ਸਜਦਾ ਵਰਦੀ ਕੁਰਾਨ ama miya ko nidaa pehe daru sadi ruku ga onna eha ginairo qurane den ei dua ta ei ruku ge kade faane bahun nawi etan etad dua ek kurawa ekade faan ruku ga damunama tu ge onna ba eba aisha de faane hip ful kurawa be den ruku ak kade faan tedwe tedwe wada enu ganna wa sajida ge kade faane ba onna ba den mihen aisha de faane hip ful ko fuma dan den kade faan sajida ak tedwe wada enu ganna wa baaki eha di kurawa ekade faan damunama tu ge ekani ekahir kon namaz kurawa iru sajida ruku ऐ ए देवगुता की अल्लाह हमें खुत्तम वा देवगुतु ऐ एवगुतु का दुआ गिना कुराशे होती है मैं दुआ एवगुतु अल्लाह इजाब करे बम बस गाय आ हम दें गिना गिना कुराशे के माने की तकुरार को ए दुआ के मुंदाम दाम वे किनो एंगेन्या हम सुरा मुन दाम हम एंगे होरी है दुआ एता نونے نونے بس دلیل کو نتی ہیں اے بس دلیل نتی ہیں فا اکثروا فیہ الدعاء اے ہم دعا کو نے کدی فان وہری اے دعا نوں تک کرا وے فے سجدہ اے ارے ہم اس سجدہ کدی فان وہری باور دعا تک کرا وے میہارو تا کرار کو کیان ان تسبیح ہے کہ مثلا کہ سجدہ کے سبحان رب الاعلى رکوع کے سبحان رب العظیم می تا کرار کو کیان ان دعا تینن وتے ابر گنا فہارو denne takurar kuran che den misal ken ena takurar kuran benum yak takurar us kuran bi den duae tim fahar takurar kurab maki duae kan yen no komme bas fule ves mi ha kam misal ke ich rasulullah sam bune devva iru ves tim fahar takurar kurab me kare fan ke ada fulen ei duae ves allah dan nar tim fahar takurar kurab hem be ilmer midal mane sunnat ke komme duae tim fahar takurar kurab ei sunnat ke ei allah lobi odi ganna ekalang ades denne uma ekadang ala ekadang aadesh denne uma ekadang lobi odi ganna ehma takurar kurun ei sunnate tim fahar madu ege takurar kurun an kolon ko adua namadu ga dua quranam namadu ge terega dua quranam arabin kuran jeheni fardu namadu ga arabin kuran jeheni hem ba kun nukure vein fardu namadu ga den sunnen namadu ho ga bayin ilmerin vidalave fe bahari arabas neenge mihaya dua kurevidane enage bahun sunnen namaz tauga den namazum beruga ena enage bahun kuram ve merangali enage bahun kurum sabaki merangala ena engeni allah denneve ecce enage bahun kurimata ema divehi bahun kuram vi namazum beruga namako me yakos merangali divehi bahun kurum divein ei allah dannavar bala algonda menge teren algonda miswal kurani be fulunna tiyaba mihun namadu nimigem ves adi hentan tas waraggina duwa eba kuramu hitu das kokke kura iru allah nge denneve echchenge ba inge to ves be fulaka gina be fulunna waake madu be fulak me dana ege maana balla wafa e inge be fulak gina waage gina be fulunna kanne ege maana mi allah denneve ni kike kan ehma ekatigem ve tana amila nafsa badu duwa ves ko faane na amila nafsa allah hi javes ko de faane badu duwa ni ko kiha bodu no bae kya bodu musibaten era ehem wima engen eba jihe misalakan aharen mihau gaatuga echchakan ede iru e deweni konchaka kanves aharen engen jihe neta ehem allah taala ge hadratun aharen mi kandattakan edeni duaage duaaye ki edum allah ge hadratak kamakan edum duaaye ki duaaye mi edeni allah subhanahu wa taala ge hadratak kandattaka ede iru e deweni kon kamakan engen jihe neta kuda dege ehem arabi bahun mitibi emmen duaa das koffa anikka mi ge molotan kola kiyama e hoda hoda ege asle wasle nei echi ta mi hitu das kurani dua ata ege oti ki ge kam be samay ka kubalalam bes nu mi oti ki ge kam arangala re onna ti dua e bi ade ege onna na marangala she ego tang hitan araga mi emme mi dua ata kurani ego edan bad dua bai echi ge bahari bai dua ta huga dibe himme ngule bai dua ta huga shiruku ge kalimatan e bahari bai dua ta bay dua ta huge bar shiru ho kalimatan ei allah ge hazrat dannam ji he bay denne unta muhammad ge faanu ge ki bay danna wa fa rasula ge ki bay danna wa fe bahari bay dua ta huge ei shiruku ehma allah shariyu kuriye furatama vesena ehm vima emme rangalu go takina maadu ge fahun kurave dua ta ge mi heg ge bahun allah denne mun allah hi huriha bah denne wodi ge maras kala huriha bah ki kuna mi gas gaha ge hi ge mi waya ge ada duuni sui pasufi ga ada gusti huriha mas maha mehi ga baha huriha acci allah dena wadigen ve hini tahu ge baha acci ge dua taka huriha acci allah dena wadigen yadi insanu ge basta ema insana ge huriha bahen allah dena wadigen ve ah malaikatum ves insanu ge huriha bah dena wadi dena wada gen ve e misal ka allah anga de vichche be kan vesi gen em ven tamati qur'anu ga Allah subhanahu wa ta'ala mihi qur'an wa idh qala rabbuka lil mala'ikati inni ja'ilun fil ardi khalifa qalu ataj'alu fiha man yufsidu fiha wa yasfiku ad-dima' wa nahnu nusabbihu bihamdika wa nuqaddisu lak qala inni a'lamu ma la ta'lamun wa 'allama al-adama den ahuratama allahumi emi fratama jinnin ta mi ta ngolo ne bimmati ehno insanu fonu mu kurin den Allah subhanahu wa ta'ala insanu ge khalifa bimmati le guma mala'ikat be kunna mashwara kurabi ekamuk allah mashwara kurava kasnu jiheta allah yaf'alu ma yasha fa'alu lima yurid allah subhanahu wa ta'ala ekalang edi bodi ganna komme kame kurava edi bodi ganna komme kame kalang kurava ne kalang yas wal kurave bis faraten nei la yus'alu amma yaf'alu wa hum yus'alun allah kurava ekalang kurava bis kame kame ka sual bis nu kurave enta ma ne kalang khaliq ebramati faraten nei ekalang ekamuk mashwara mi kurawani haqiqatu ga mista kunnan ekan anga de mataka rangalu kame ka wani yo lafami hunna mashwara kurima malaika be kana mashwara kurawani timang allah mun bimati alun khalifa illa wa malaikatun malaika be kana kama inkar kurai malaika be kana dannani allah alun bas bimati fasada qur'ana ba yakul awang he tiulani ahar me fudennu he allah tasbiha kiya zikru kurman ahar me fudennu malaika be kana arma fuden nu Allah ikramani e malaikatun ne tiya ba mena nege kitam me kamet timan Allah den wodi gannawe den adam fan hadda wa allama adam al asma kullaha Allah subhanahu wa taala adam fan huriha bimati ge huriha ecce ge nan tad das kod de huriha ecce ge de fata unduli huriha ecce ge na Allah das kod de adam ge fana summa aradahum ala al malaikati den Allah subhanahu wa taala malaika be kan mushailu bi fa qala anbiuni bi asma'iha ala e malaikatuna kalemenni kambuna balara mitaketi gena e be kanna kanne wa subhanaka la ilma lana illa ma 'allamtana innaka antal alimul hakim huna ay allah ba allah de bil me menu ya harme kibak wasnete harme kibak wasnete ba allah de bil me den allah adam fa na wahi kuna ya adam nikam buna balara mitaketi gena ta adam fa na buna de uri ha che gena e mi wa gota ki e be kanna mes angawa de ba fi mi gena e be kanna inge ba far mi hunge hitu ga wa ayti wes hituga achivesenge malaikatan allah angawan angawa devva wagutuge engeni ege berakunne engena hituga achivesniyaka allah fiya ei hituga khantatange liuba bay far malaikat bekanu hituga khantatta bay far liuba malaikat bekanu ei e bekanu allah unganna devvima ema malaikat bekanu nan allah unganna devva ema mi malaikat bekanu engena muriha bahe insanunge yar bay malaikatuna ne gumese kashigenge ei e bekanu e bekalege duty e bekalako ada kurawa insanunge mi duty ada kurawa malaikatun insana kuriya bahed dannan mi ar komme re yakadwalu badalwe malaikatun an malaikatun badalwe a insanun kata ei asurwaguta fatiswaguta badalwan duty malaikatunge insanunge gata komme insana kavve bade malaikatun a zakata ki ei zakame dite zakate fitur zakain ei ramlom maha guligen deve zakaten ei adihen zakate eves wajibe kuladan ka kunimhen eves wajibe ایدی تفات حکم تبس فطر زکات کو حکم تبس تفات یا کونی ثواب بس نہیں دے می بونی انن ہن نی ثواب نہیں دے کانڈے لگے باقی وارے اے عید دوہا عید ویلیرے کان تک تی ہورے جیا باقی ہورے جے تک تی عید دوہا عید ویلیرے کا اچھی ہورفا کان تک تی ہورفا دین باقی ہورے جیا اے نے ایگن دے کیڑو بہن رنجی ہے نے فطر زکات اے واجب ہے یعنی کا فطر زکات واجب وگن وے کڑا کجا گے مچا ere vihafi eid namaz ko kurin vihafi ko me kujje ge macha waji ekamaku mudalu zakat wajib nwan bale hunwani mudalu zakat kya diye zakat e mudalu ge zakat me himene ni islam kam ge rukun ta hoge tere ge himene zakat ki ei mudalu ge zakat aine a singirata bo mehe ge faatu iqtida vevene harame ne hama iqtida vevene ei faasikun ge faatu ge namaz hudda faasikun ke haram anta qurami hu faasikun ge faatu ge namaz hudda sar ge hajjaj ibn yusuf ke ei faasike ena here kollah fauri bodati faafata bodati nubaya kantatta ashaab ye kanu gatul ko fauri mehe ge funum qurai fauri mehe ge ena ki hajjaj ena faatu ge نماز کرو بھی اصحابوں بھی صحابی بھی سورے بھی نماز اما فاسقوں کے فاتو کا نماز کرو بھی سنگرٹو بھی میں ام میں بڑھو رکھ بھنے بھی یہ فاسق کو عمل کے یہ نو سنگرٹو بھی میں کی اہم بھی میں نگے فاتو کا نماز صحا ٹھیک ہے تو کورین رسالت کو کورین ہاں کوری دو بس ایواحق بیان کرونو میتانگا رسالت کو رسول اللہ صلی اللہ علیہ وسلم فونو میں کورین جاہلیہ زمانو گا مکہ گے تیبی میہوں گے تیرے مروج کو میں میہ کو نرکا گے واکما رسول اللہ صلی اللہ علیہ وسلم کرے وی دیم مثال کا بے حساب تا ہوئے کلی فانا انگی وڈا انو کنا اولے نے کی دین تا کو سما مثال کا یہودی دینو گا نصرانی دینو گا اولے میہوں مثال کا ایمیس میہوں رنگل گتو گتی وچ جائے میہوں رنگلو مثال کا رسول اللہ صلی اللہ علیہ وسلم فونو ویر تیبی بے میہوں مکہ کا وسران گاڑ مثال کا ورقت بن نوفل ورقت بن نوفل کو دینے گئے کنے خدیجہ کے فان کو بڑو بے بین ایک ایک فان ہن نبی نصرانی دینو گا تورات می بن انجیل کے دی فانو داس ایک دی فانو اخلاص تر بے کلے عیسی کے فان تبا ہن نبی ایک دی رسول اللہ صلی اللہ علیہ وسلم فرتم رسول کما کے وڑا گن نبی رو ایک دی فان ہن نئی دنیا گا ایکما کو تبلیغ باقی کی رسالت مست کو نہ فور کو دے من اللہ امر کر وی رکو ایک دی فان دنیا کو نئی ehem bima ekadifanu ge risaato ge kurin makka ge jahiliya kamuge terege marwejje komme mihak wani naraka ge rasulullah sallallahu alaihi wasallam ga itima ge skina be furun tabani naraka ge naraka ge naraka ge naraka ge eka miya rasulullah sallallahu alaihi wasallam umurun hatarun hataren mata ha haruga mammaniya vejje දැන් අනේ මේ එකලේපාන දුනිය වඩාගෙන මේ කුරින් බප්පා පුළුණි ආවිච්ච ඒ උරියම් මෙන් තිබී අබ්දුල් මුත්තලිබුගේ දිනුක අබ්දුල් මුත්තලිබුගේ දිනුක ඒ බුදු දින් අබ්දුල් මුත්තලිබේ කාෆා පුළු එයි ඒරු මක්කාගේ හරම් පුළුක තිබී 300 ක 15 බුදු එමිහුම් බලාපති ඉබ්‍රාහිම් ෆානුගේ දින් කම අල්ලාහ් කුර්ආනුගේ ඉන්කාර කරවවති ඉබ්‍රාහිම් ෆානුගේ මුශ්‍රිකෙන් නුනේ වමා කාන මිනල් මුශ්‍රිකින් ඒ බුදු තකන් ලකන් කරයි බේ කලෙන් නුනේ ඉබ්‍රාහිම් ෆාන කේමියුම් ඉබ්‍රාහිම් ෆානුගේ දින් කම හදාගෙන උනේ එදී එමෙ මුරණී ඉබ්‍රාහිම් පානුගේ දීනේ මක්කාගේ තිමිමියෝ ජාහිලිය සමානුගා රසූලුල්ලාහ සමම්මා ෆලොස් බප්පා ෆලොස් බොඩ බේබේ ෆලො අබූ තෝලිබස් කාෆා ෆලො අබ්දුල් මුත්තලිබස් ඒ හුරියා මෙන් ජාහිලිය සමානුගා මුශ්‍රික් ශිර්කුගේ මතීගා මාරවගෙන් දෙය එම්මෙන් නරකය අබූ තෝලිබත් දැන් එම්මෙ කුඩා අසාබු දෙවි අල්ලාහ් තාලා ඒ අබූ තෝලිබ ખાසේවි ගොතකි රසූලුල්ලාහ සල්ලල්ලාහු අලයිහි වසල්ලම් බලා බොඩ කුරවි අබූ තෝලිබ ekade fanu ke zariya rasulullah sallallahu alaihi wasallam aitam musibatan allah difa kurabi abu talib ke zariya ei makkah ke mushrikun ne ekade fanu gatul nu kurab nu kurai ekade fanu kair nu hori abu talib ke zariya abu talib makkah ke bodaviya ehen kam rasulullah sallallahu alaihi wasallam ekade fanu ada kurabi ada ku oga vantakan handar di en allah rahmu kurabi allah taala rasulullah sallallahu alaihi wasallam qiyamet doh ke hudda devwane ekale fanu ke bodobe befula shafa itteriuma kon shafa itteriuma ನರಕಾ ನಿರುಮ ಶಫಾಯತ್ ತಿರುಮ ಕಂ ಹುದ್ದೆನ್ನು ದೆವ್ವಾನೆ ನರಕಾ ಗಜಾಬ್ ಲುಯಿ ಕೊ ದೆವ್ವಾನ್ ಎದಿ ಶಫಾಯತ್ ತಿರುಮ ಏಕಲೇ ಫಾನ ಹುದ್ದ ದೆವ್ವಾನ ಅಲ್ಲಾಹ್ ತಾಲಾ ಹಿಂದು ಅಲ್ಲಾಹ್ ರಸೂಲುಲ್ಲಾಹ ಸಲ್ಲಲ್ಲಾಹು ಅಲೈಹಿ ವಸಲ್ಲಂ ನರಕಾ ಗಜಾಬ್ ಒಡ್ವೆ ಫಳ ಲುಯಿ ಕೊ ದೆವ್ವಾನ್ ಎದಿ ಅಲ್ಲಾಹ್ ತಾಲಾ ಗಹದ ತುಮ ಶಫಾಯತ್ ತಿರಿ ವಡಾ ಗನ್ನವಾನ್ ಎ ಹಿಂದು ಅಬೂ ತಾಲಿಬ್ ದೆವೇನ್ ಅಲಿಫಾನು ಗೆ ಫಾವಾನ್ ಎ ಫಾವಾನು ಗೆ ಸಬ ಹುನಾ ನಿ ಬಿಚಿ ಕುಂಡಿ ಕೈ ಕೆ ಕಿಯಾ ಬಾದ್ ಮಿಹಾರು ಮೆತುರುಂ ಮೆತುರುಂ ಮಸಲೇ ನೆಂಗೆ ಮಿಹಾರು ಮೆತುರುಮ ಕಿಯ ಮಿಸಾಲಕ ನಮಾದುಗ ಫಹಂ ಅಳಗೊಂಡ ಮೇ ಬಕಿಯಮ ಕುಲ್ ಹುವಲ್ಲಾಹು ಅಹದ್ ಕುಲ್ ಅಊಜು ರಬ್ಬಿಲ್ ಫಲಕ್ ಕುಲ್ ಅಊಜು ರಬ್ಬಿನ್ ನಾಸ್ ಮಿತಿನ್ ಸೂರ ಎನ್ನು ಎ ಜಿಕ್ರ್ ತಸ್ಬೀಹ ಫಹಂ ಇನ್ನನಿ ಸುಬ್ಹಾನಲ್ಲಾಹಿ 33 ಸ್ವಾರ ಅಲ್ಹಮ್ದುಲಿಲ್ಲಾಹಿ 33 ಸ್ವಾರ ಅಲ್ಲಾಹ್ ಕೋರ 33 ಸ್ವಾರ ದೆನ್ ಸತ್ಯ ಕಾಮ ಕುರು ಮಟ್ಟಕ ಆ ಎ ಬಿ ದುಐ ಎ ಹೊಗ್ಗೆ ಹಿಯೋವಾನ ಕಮೆನ್ನು ನಮಾದುಗ ತೆರೆಗೆ ಏನ ಎ ಗೊತ್ತ এই অন্য কামে গতুক কোকগেন দেখেগেন এখান কফিয়া এই বিধবাইং এই একে সব আজাব লিবে নে একে সব আজাব লিবে নেই এ গতুক আমি তা ফুমাই দিম এখন নামাজ লিবে কেন জিকর তাসবিহা কে ফাহাতুম মি তিন সুরা কি আফ আতা ফুমাই দা ফাগে আগে মাত্র আলম কোন মাসলে এই সিহুরুম বসে না সালামে বানে গতং এনা কাম তা কফিয়া ভাই ফার এম আতা ফুমাই দা ফাগে আগে মি হ্যাঁ উলা আলম কোন মাসলে ফাহসওয়াল ফাহতাং কোলে নিউনে আগে সওয়াল কি ফাহবাই নিউনো আডে মিহার তী গন্ডানি গোত কি দেন মিসাল আবি মিহা আ বেহ গোতুং এনা বিষ্ণি এনা বিষ্ণি গোত মিসাল আবি মিহা বেস গোয়াগিং এনা হাজ্জাদ্দা এনা বেহন মানে এনা বিষ্ণা হতে আবি মিহা তিমান্ন এখানে হাজ্জ কফিয়া দেন আবি মিহা ফনোয়াসিয়া তিমান্ন এখানে তে এনা এক কত দেব মুগে পুরা দান কামে মারি গোত দেন মাহরামে তে গোতুয়া এম বিমা দেমি হুন্দাং ইতুর ফাসা কোলে জামা কুরান দাস কফিয়া এগে মাসসালে এনে ইলমের মিদাল এগে মাসসালে এনে দেখো মগো আমুলি আইলা গেম মেন গোয়া গেন দাং এনা মাস মাড় করুম এই এনা কুলা দানে গে মার এহেম বেজেনা গিনা পার হাজ্জু নুমে মার ওয়ানজি হে মুলি আইলা গেম মেন গোয়া গে এই হাজ্জু গে আলোকং এনা ফরদুবি এনা গে মুদালুম এনা ফরদুবি হাজ্জু গে আলোকা এহেম মি হুম গেন দিও মুগে ফরদ কমেন এনা কা হাই গাতু গ নেই এহেম মি হুম গেন দিও ফরদ গে নে নুয়ে এনা গা হাজ্জু গে আলোকা এনে মিসাইকে মাম্মায়া বাপ্পেরা হে হারাদু কুরুম ফরদবেগেম বে মাম্মায়া বাপ্পেরা হারাদু কুরুম মিসাইলেকা এমি হুনা এহি তেরিউম এই ফরদবেগেম বাগামে কামে হুম হাজ্জা গেন্দিম ফরদেন নুবে ফরদুম এ কমবে মিয়ক এমি আমিলে জাতা বে ফাও কামেন এ দেম মিসাইলেক এনা এনাগে বাপ্পায়া মাম্মায়া এনাগে হারাদু গেন্দিউম এই আদি হেন কামে এনা লক আজরু লিবেনে কাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেবান একামা কো এনাগে মাচ্চা ফরদেন নুং একামে ফরদবেগেম বানি এনাগে হাজ্জো এনা এনাগে মুদালুম হাকিকাতুগে ফরদবেগেম বানি এনাগে হাজ্জ এনাগে মুদালা এনাগে জিসমানি গতম বার এনাগে হাজ্জ মিসাল কে ইফাদা দেন নিয়াতেক গা এনা লাসকুরুম ইয়াকুদেন এচকে বুনা কান্নু করে এনে আল্লাহু আলাম ওয়া কে কি এন আই দারান্যা কাং এ গোতা কাব্বেলু মেন নেই হাই গাতু এ দারান্যা বালাফিয়া মুসসাদিং এম মেন তিবেনি দারানি গে তেরেগা এ দুনিয়ে গে মে বড়তি মুসসাদিং মানে বড়তি বড়তি দারানি তা এ দারান্যা কি এ নাকে মুদা এ বাগুতু জি হেন দেন এ দারানি আদা করেবে বাগুতু জি হেন দেন এই এ নাকে মুদা এ না বেয়েনুং গোতাকা ওয়াকে কালাল গোইতা হুগে এ নাং এ হারাদু করে এ নাকে মুদা এনেকা দারানি আহার মিসার কা মিয়াকা দিফ হই দারান্যা এ আহার গে মুদা রে নুং এ বাগুতা গোতা কাতে বেসে এক মারন দে কান্ন জি ਤਕਾਦਿਸ ਦੇ ਕਨੋ ਜੇਨ ਯਾਰੰਗੇ ਮੁਦਲ ਨੂੰ ਹੈ ਕਿ ਹਰਨ ਲਿਬੰਦੇ ਲਿਬੁਨੀ ਮਹਰੰਗੇ ਮੁਦਲ ਵਾਨੇ ਤੇ ਅਮੁਰਾ ਅਨੂ ਐ ਇਹਨਗੇ ਮੁਦਾ ਆਇਵਾ ਗੋ ਤਹਰਨ ਦਰੰਜੇ ਕੋ ਤੇ ਦੇਵੇ ਮੀਹਾ ਇਹਨਗੇ ਮੁਦਾ ਆਇ ਇਹਨ ਇਹਗਿਨ ਜੇਨ ਜ਼ਕਾਇਬਸ ਦੇਨ ਜੇਨ ਇਹਨ ਕੰਦਤ ਤਸਿਓ ਕੰਦਤ ਤਸ ਕੁਰਨ ਜੇਨ ਇਹਗੇ ਹਜ ਵਸ ਵਾਮ ਵੀ ਇਹਗੇ ਸਮਾਇਆ ਐਵਰ ਇਹ ਬਾਵਰੋ ਜੀਆ ਆ ਦਰੰਨਗੇ ਫਿਸ ਫਾਸਾ ਹਮਦ ਇਹਨਾ ਨ ਹਜ ਵਸ ਵਾਮ ਜੀਆ ਐ ਇਹਨਗੇ ਮੁਦਲ ਕੇ ਅਦਾ ਕੁਰਨ ਜੇ ਵਗਤੁ ਜੇਨ ਦੇਨ ਅਦਾ ਕੁਰਮ ਸਾਕ ਵਗੁਤੇ ਕੰਡਾਲਾ ਕੇ ਦੇਮੀ ਹੁੰ ਓਜੀਆ ਇਹ ਵਗੁਤੁ ਜਹੇਂ ਦੇਂ ਐ ਇਹਨਾਂ ਦੇ ਮੁਦਾ ਐ ਮਿਹਾਰੂ ਉਹਨਾਂ ਨੇ ਫੋਟੋਗ੍ਰਾਫਸ ਬਿਆਨ ਕੋਰੇ ਸੈਂ ਕਿਤਾਬ ਸਲਾਤ ਗੇ ਵਾਕ ਦੇਂ ਮਿਹਾਰੂ ਬਿਸਮੀ ਮਾਡੋਂ ਕਿਉਮਾ ਸੋਰੀ ਹਕੋ ਆਨੇ ਹਦੀਸ ਐਸੋਰੀ ਰਸੂਲullah ਸੱਲੱਲਾਹੁ ਅਲੈਹਿ ਵਸੱਲਮ ਬਹਿਗਤੁਂ ਇਕਲ ਕਾਨ ਯੂਸਿਰ ਬਿਸਮਿਲਲਾਹ ਲਾ ਯਜਹਰ ਬਿਸਮਿਲਲਾਹ ਇਕਲਾਂ ਇਕਲ ਇਕਫਾਨ ਬਿਸਮਿਲਲਾਹ ਬਾਰੰ ਅਡਹਰ ਕੋ ਵਿਦਾਲੇ ਨੋਵੇ ਅਸਾਬ ਇਕਨ ਵਿਦਾਲਵਾਨੀ ਦੇਨ ਅਨ ਰਿਵਾਇਤ ਇਕਲ ਇਕਫਾਨ ਸਿਰਰੁਨ ਨੇ ਬਿਸਮ ਵਿਦਾਲ ਮਿਹੰ ਆਸੁ ਰਿਵਾਇਤ ਸੋਰੀ ਹਕੋਂ ਇਹ ਬਹਰੀ ਆਸ ਦੇਨ ਬਾਰ ਕਿਉ ਕਮ ਬਾਇਨ ਅਸਾਬ ਇਕਲ ਮੇ ਕਿ ਬਾਇਨ ਸੋਰੀ ਹਕੋਂ ਹੁਰੀ ਰਸੂਲullah ਸੱਲੱਲਾਹੁ ਅਲੈਹਿ ਵਸੱਲਮ ਕਿ ਬਾਇਨ ਬਾਰ ਕਿਉ ਕਮ ਕ ਸੋਰੀ ਹਕੋ ਰੇ ਸਹ ਹਦੀਸ ਵਾਰਦ ਵੇਂ ਐਸੈ ਨਹੀ ਸਹ ਹਦੀਸ ਸੋਰੀ ਹਕੋ ਰੇ ਵਾਰਦ ਵੇਂ ਐਸੈ ਨੇ ਰਸੂਲullah ਸੱਲੱਲਾਹੁ ਅਲੈਹਿ ਵਸੱਲਮ ਬਾਰ ਬਿਸਮ ਵਿਦਾਲ ਕਮ ਕ ਨਮਾਦੁਗਾ ਇਕਲ ਇਕਫਾਨ ਸਿਰਰੁਮ ਬਿਸਮ ਵਿਦਾਲ ਕਮ ਸੋਰੀ ਹਕੋ ਸਹ ਹਕੋ ਨੇ ਬਹਰੀ ਹਦੀਸ ਫੁਲ ਐਸਵਾ ਮੇਰ ਤੀ ਟੀਵੀ ਚੈਨਲ ਤੱਕ ਸੁਣ ਨਾ ਮੱਕਾ ਗਸ ਦੁਆ ਹਕ ਉਸ ਮਦੀਨਾ ਗਸ ਬਿਸਮ ਬਾਰਕ ਇਮਾਮ ਕੋ ਵਿਦਾਲ ਨਵਾਨ ਹਜ ਵਡਾ ਨਾ ਬੇਬੁਲਨ ਸਿੰਗੇ ਇਤਨ ਤੰਗਸ ਵਿਦਾਲ ਨਵਾਨ ਦੇ ਮਿਸਾ ਕ ਬਿਸਮ ਬਾਰਕ ਕਿਉਂ ਦੇਂ ਇਹ ਹ ਬੋਡੋ ਮਸਲੇ ਨੂੰ ਦੇ ਬਾਰਕ ਕੀ ਕਸ ਨਮਾਜ਼ ਸੁਹਾ ਬਿਸਮ ਬਾਰਕ ਕੀ ਆਮੀ ਹਾ ਕੇ ਨਮਾਜ਼ ਸੁਹਾ ਬਿਸਮ ਬਾਰਕ ਕੀ ਆਮੀ ਹਾ ਕੇ ਨਮਾਜ਼ ਸੁਹਾ ਇਹ ਹ ਬੋਡੋ ਮਸਲੇ ਨੂੰ ਇਕ ਇਮੇ ਰਾਜ ਹੋ ਤਕ ਇਮੇ ਰੰਗਲ ਹੋ ਤਕ ਬਿਸਮ ਸਿਰਰੁਂ ਕਿਉਂ ਬਾਰਕ ਕੀ ਨਮਾਜ਼ ਹੋਗਾ ਬਿਸਮ ਸਿਰਰੁਂ ਕੀ ਆਫ ਦੇਂ ਅਲਹਮਦੁ ਕਿਉਂ ਬਿਸਮ ਸਿਰਰੁਂ ਕਿਉਂ ਆ ਕੁੜਾ ਕੁੜਾ ਕੋਬੇ ਰੰਗ ਇਵੇ ਗੋਤਾ ਐ ਸਿਰਰੁਂ ਕੀ ਆਵਾ ਨਮਾਜ਼ ਤੋ ਕੇ ਬਾਇਂ ਆਇਤੁ ਕੇ ਤੰਕੋ ਕੋਲ ਰਸੂਲullah ਸੱਲੱਲਾਹੁ ਅਲੈਹਿ ਵਸੱਲਮ ਪੂਰੀ ਸਭ ਕੇ ਤਿਵੇ ਮੀਹੁਨ ਇਵੇ ਬਾਇਂ ਆਇਤੁ ਕੇ ਤੰਕੋ ਕੋਲ ਆ ਤੰਕੋ ਕੋਲ ਅਸਲ ਇਵੈਲੁਂ ਐ ਰੰਗਲ ਗੋਤੇ ਸੁਨਨਤ ਸੁਨਨਤ ਆ ਦੇਂ ਵਾਰਿਸ ਹੈਵਾ ਜ਼ਕਾਤ ਦੇਣ ਜਿਹਨ ਜ਼ਕਾਤ ਦੇਣ ਜਿਹਨ ਜ਼ਕਾਤ ਕੇ ਨਿਸਾਬ ਹਮ ਵਿਜਿਆ ਦੇਣ ਜਿਹਨ ਜ਼ਕਾਤ ਨਿਸਾਬ ਕੀ ਮਿਹਾਰ ਹੀ ਵਨੀ ਹਤਰ ਹਾਸ ਕੋ ਮਿਸਵਰੇ ਹੈ ਇਹ ਇਨ ਆ ਨੋਟ ਕੋ ਫੇ ਨਾ ਨੇ ਮੀ ਇਸਲਾਮ ਕੋ ਫਿਆਜ ਗੇ ਨੋਟ ਕੋ ਫ ਮਿਹਾਰ ਹਰ ਕੇ ਨਿਸਾਬ ਮਿਹਾਰ ਇਹ ਕੀ ਹਰ ਕੋ ਤਫਾਤ ਵਾਨ ਨਿਸਾਬ ਆਸ ਆ ਇਹ ਵਾਗੋ ਤਕੀ ਰਾਨੂ ਕੇ ਰਾਨਾ ਰਾਨੰ ਅੰਨਾ ਬਦਲ ਤਕੁਨ ਤਫਾਤ ਵਾਨ ਅਗਵੇਸ ਇਹ ਕੀ ਹਰਤਾ ਹੁਗਾ ਇਹਮ ਵੀ ਮਾ ਜ਼ਕਾਤ ਨਿਸਾਬ ਮੀਨ ਤਿੰਨ ਹਾਸ ਤਿੰਨ ਸੱਤੇ ਕੇ ਤੇਰੀ ਸਾਈਡ ਰੁਪਿਆ ਨੂੰ ਦੀਆ ਫਸਲਾ ਮੀਆਂ ਹਰ ਤਿੰਨ ਹਾਸ ਤਿੰਨ ਸੱਤੇ ਕੇ ਤੇਰੀ ਸਾਈਡ ਰੁਪਿਆ ਨੂੰ ਦੀਆ ਫਸਲਾ ਇਹ ਮੀਆਂ ਹਰ ਕੇ ਨਿਸਾਬ ਕਮ ਇਸਲਾਮ ਕੇ ਫਿਆਜ਼ ਨੂੰ ਇਲਾਨ ਕੋ ਫੈਂ ਨਿਫਾਰ ਆਉਣ ਦੇ ਕੋ ਨਹੀਂ ਇਤਨ ਇਹ ਦਿਨ ਅੰਨਾ ਹਰ ਤਫਾਤ ਵਸਵਾਨ ਇਹ ਰਾਨੂ ਕੇ ਬੈਂਕੂ ਕੇ ਬੈਂਕੂ ਕਾ ਰਾਨੂ ਕੇ ਅਗੰ ਅੰਨਾ ਬਦਲ ਤਕੂੰ ਇਹ ਅੰਗ ਸੰਨਾਨ ਬਦਲ ਨਾ ਇਹ ਗੋ ਤੱਬਾ ਲੈਂ ਆ ਦੀ ਹੀ ਫੈਸਾ ਬੇਰ ਫੈਸਾ ਮਿਸ ਦੇ ਵਿਦਾਨ ਇਹਨਾਂ ਦਾ ਬੂਲ ਕੁਰੰਜਾ ਹੈ ਡੋਲਰੋਂ ਮਿਸਾਲ ਕਾ ਬੇਰ ਫੈਸਾ ਇਹ ਦਿਨ ਨੇ ਮਿਸਾਲ ਕਾ ਡੋਲਰ ਹਾਂ ਇਹ ਮਿਸਾਲ ਕਾ ਦਿਵੇ ਰਾਜ ਕੇ ਮਿਹਾਰ ਡੋਲਰ ਹੁੰਦੇ ਨੇ ਮਕਮਸਰ ਨਹੀਂ ਇਹ ਕਮ ਦਿਵੇ ਹੀ ਫੈਸਾ ਮਿਵਾ ਵਰਦ ਦੇਂਗੇ ಆ ಇವಾಗತಿ ಯಾರು ವಿಕ್ಕಾಗ ಗಣ್ಣಾಗ ತಫಾತು ಏಗ ಏಮ್ ಇವಾಗ ಗಣ್ಣಾಗ ಬಲಂಜಿ ಗಣ್ಣಾಗ ಆ ಎರೇಟು ಎಮ್ಮಿರಂಗಳಿ ಸರ್ಕಾರ ಏತಿ ವಿಕ್ಕಂಗ್ ಹಮಜಸ್ತೇನ್ ರೇಟ್ ಸಾಕ ಬ್ಲೆಕ್ ಮಾರ್ಕೆಟ್ ಹಂಗೆ ವಿಕ್ಕಾಡಿದಾನೆ ಮುಂದಾಗಬೋದ ಏನು ಆ ಏನು ಏನು ಸರ್ಕಾರ ಹಮಜಸ್ತೇನ್ ರೇಟು ಏಯ್ ಏ ಮುಳಿ ದುನಿಯಾಗೆ ಸಿಗೋತಂಗ ಇನ್ನಾನೆ ಈಗ ರೇಟು ಈಗ ಮಾನಾತ ಕಮ್ಮಿ ಯಾಕೆ ಬಾಟ ಅವರು ಹೆಚ್ಚಕೊಂಡು ನುದ್ದೇವೆ ಏ ಯಾಕೊಂಡು ನುಜ್ಜೇನೆ ತಕ ಇದ್ದೆ ಈಗ ಇನ್ನೊಸ್ ಮಾಡೇ ತಕ ಇದ್ದೀಗ ಏನೇ ಏನದ್ದೆ ಅಣೆಕಕ್ಕೂದ ಎಂಜೇನೆ ಮೀನ ಇದ್ದೆ ಕಣ್ಣು ನುಜ್ಜೇನೆ ಅಣೆಕಕ್ಕೂದ ಎಂಜೇನೆ ಮಾನಸ ಶಿಬುನಿ ಏನಾಗೆ ಮೊದಲತ್ತ ಹ್ಞೂ ಆಹಾರ ಮುಂಗೇ ಶಾರುತ್ತೆ ಮೊದಲ ನಿಸೋಬ್ ಹುಣ್ಣತ ಆಹಾರ ಮುಂಗೇ ಶಾರುತ್ತೆ ನಿಸೋಬ್ ಹಮೈಫ ಹುಣ್ಣತ ಆಹಾರ ಮುಂಗೇ ಶಾರುತ್ತೆ ಹೇಜ್ಜೆ ಆಹಿಮದೆ ನಿಮ್ಮ ಫಹಸುವಾರಿ ಫಹಸುವಾರಿ ಫಹಸುವಾರಿ ಮಿಹಾರು ಕಾಡುತ್ತ ಮಿಹಾರು ಫಿತುರ್ ಜಕಾಯ್ ನೆರು ಎಮ್ಮೆ ಮೊಳಿತುರುವೆಗೆ ವಗುತಕಿ ಈದು ನ ಈದು ದುವಹುಗೆ ಈದು ದುವಹುಗೆ ಫತಿಸ್ ನಮಾದು ಫೇಬಿ ಸುರೆ ಯಾನೆ ಈದು ನಮಾದು ಕುರವ ಮಾದೆ ಮೆದುಗ ಫತಿಸ್ ನಮಾದು ಫೇಬಿ ಸುರೆ ಈದು ನಮಾದು ಕುರವ ಮಾದೆ ಮೆದುಗ ಏಯ್ ಎಮ್ಮೆ ಮೊಳು ವಗುತು ಫಿತುರ್ ಜಕಾಯ್ ನೆರುಮ ಏ ರಸೂಲುಲ್ಲಾಹ ಜಮಾನುಗೆ ಜಕಾಯ್ ನೆರುಳನು ವಗುತು ದೆನ್ ಫಿತುರ್ ಜಕಾಯ್ ದಿನಂ ಎಮ್ಮೆ ಮೊಳಿತುರುವೆಗಂಬನಿ ಎಬಯಕು ಕಾಬೆ ಉಳೆ ಎಚ್ಚೆ ಎಮ್ಮೆ ಮೊಳಿತುರುವೆಗಂಬನಿ ಎಬಯಕು ಕಾಬೆ ಉಳೆ ಎಚ್ಚಕುನ್ ದೆಕಿಲೋ ಬ ನೆರು ಏಯ್ ಎಮ್ಮೆ ಮೊಳಿತುರುವೆಗಂಬ ಗೊತ್ತಾಕಿ ದೆನ್ ಮಿಸಾಲ್ಗ ಫಾಸಾ ನೆರುಮಕು ಮಸ್ತ ದೆನ್ನೈ ದೆನ್ ಹುದ್ದ ಎಬಂ ಇಲ್ಮೆರಿಂಗ್ ವಿದಾಳ ರಮ್ಲಮ್ಮಗೆ ಫನರಾಗ ಫಹುನ್ ಜಕಾಯ್ ಅದಾಕುರ ವಿಧಾನೆ ಎ ಫರಾಯ್ತಕ ಮಿಸಾಲ್ಕ ಸರ್ಕಾರ ಅಮಜಸ್ ಫರಾತಂಗ ಒಜ್ಜಿಯ ಎ ಫರಾತಕ ಹವಾಲು ಕುರ ವಿಧಾನೆ ಎಮಿಹಂ ವಸ್ ದೇ ಜಕಾಯ್ ದೇನಿ ಹೀವನಿ ಎ ವಗುತುಗ ಕಣ್ಣೆ ಎ ವಗುತುಗ ದೇನಿ ದೇಕಾಯ್ ಫರಾಯ್ತಕ ಹವಾಲ್ ಕುರೆ ದಾನ್ ರೋದಾ ಮಹುಗೆ ಫನರಾಯಗೆ ಫಹುನ್ ಏ ಕುರಿಗ ರಂಗಳೆನ್ನು ಏ ಕುರಿಗ ರಂಗಳೆನ್ನು ಫನರಾಯಗೆ ಫಹುನ್ ಅಸು ಹವಾಲ್ ಮ ಫರಂಜಿಹೇನ್ ಏ ಗೊತ್ತಂಗ ಇಲ್ವರಂಗ ಎಮ್ಮಿ ಅವಸ್ ಕುರವ್ಯಾ ಫೈನಿ ದೆಮ್ ವಲ್ಲಾಹ ಆಲಂ ಅದೆ ಮಿಹಾರು ನಿಮುನಿ ಎ ಸುವಾಲ್ ಮಿಹಾರು ಅದೆಂ ದೆಂ ಮಾದಮ ಇನ್ಶಾಅಲ್ಲಾಹ್ سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك